বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দ সহোদিতম শ্রী নন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুতম বৃন্দাবনম মনোহর বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম বৃন্দাবৈ তুলসীদেব বৈ পিয়া বৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তিপদে দেবী সত্যবত্যয়ী নমো নমঃ নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরয়ে সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশে গৌড়ীয় পত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরু ভক্তিযুক্ত ভক্তি প্রমদাক্ষ জগদ্বরণ ধৈর্যম সদা পরিভবগ্নমভীষ্টদোহম তীর্থাস্পদম শিব বিরিঞ্চিনুতম শরণ্যম ভীতাত্তিহম পনতবালভবদ্বীপূতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যক্তা দুস্তজ্জ সুরীপ্সি ত্বরাজ্জ্বলক্ষ্যম ধর্মীষ্টার্য বচসা জদগাদুরন্যম মায়ামেঘদৈত্যপ্সিতম বুধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ইৎপাদপল্লবনখচন্দমনিচ্ছটায় বিস্ফুজিত কিমপি গোপবধূ সুদর্শি পূর্ণানুরাগর সাগর সারমূর্তি সারাধিকাময়ী কদা কৃপা করোতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম রাম রাম হরে আজানুলম্বিত ভুজৌ কনকাবদতো সংকীর্তনৈকবিতরো কমলায়তাক্ষ বিশ্বাম্বরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করো করুণাবতারো হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম রাম রাম হরে হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দিব্যরূপম ভুক্তিঞ্চ মুক্তিঞ্চ দদাসি নিত্যম ভাবানুরূপেণ সদা নরানাম গঙ্গাতরঙ্গরমণীয়জটাকলাপম গৌরী নিরন্তর বিভূষিত বামভাগম নারায়ণ প্রিয়মনঙ্গ মদাপহারম বরানসিপুরপতি ভজবীশনাথম বাগী সজস্ব বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যাস্তি হৃদয় সম্বিহিত ত্বম নৃসিংহমহম ভজে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম হরে। নৈবাত্মনো প্রভুরয়ম নিজলাভপূর্ণ, নৈবাত্মনো প্রভুরয়ম নিজলাভপূর্ণ, মানম জনাদবিদুষো করুণো বিনীতে, যত যত জন ভগবতে বিদধি তমানম, তচ্চাত্মনে প্রতিমুখোস্য যথামুখোসি। নৈবাত্মনো প্রভুরয়ম নিজলাভপূর্ণ, মানম জনাদবিদুষো করুণো বিনীতে, যত যত জন ভগবতে বিদধি তমানম, তচ্চাত্মনে প্রতিমুখোস্য যথামুখোসি। শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপা জানিয়েছেন, মানুষ যতদিন তর্কপন্থা অবলম্বন করে ততক্ষণ পর্যন্ত গুরু দর্শন হয় না। যতক্ষণ পর্যন্ত মানুষ তর্কপন্থাকে অবলম্বন করে অগ্রসর হয় ততক্ষণ পর্যন্ত তার গুরু দর্শন হয় না, অর্থাৎ বৈষ্ণব দর্শন হয় না। জগতে যত গুরু সংজ্ঞা পাওয়া যায় তার মধ্যে তাদের আংশিক গুরুত্ব সিদ্ধ হয়, এসব কথা আমি পরে আলোচনা করব সায়ংকালীন অধিবেশনে। জগতে যত গুরু আপনারা বরণ করেন তাদের সকলের গুরুত্ব আংশিক সিদ্ধ হয়, গুরুর গুরুত্ব পরিপূর্ণরূপে সিদ্ধ হয় না। সেসব কথা শাস্ত্রযুক্তি বলে আমি প্রমাণ করব, করেছি এবং করব সায়ংকালীন অধিবেশনে। তর্কপন্থা মানেই হলো সন্দেহ, মনের মধ্যে সংশয় সন্দেহ যতক্ষণ উপস্থিত থাকে ততক্ষণ পর্যন্ত আমরা নিরবচ্ছিন্ন আনন্দ বা সুখ অনুভব করতে পারি না। তর্ক সেই পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত আমাদের পরিপূর্ণ জ্ঞানের বিকাশ না হয়। দিব্য জ্ঞানের বিকাশ হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত তর্ক বিতর্ক, সমস্ত ঝঞ্ঝাবাদ সমস্ত নিরস্ত হয়। চোখের সামনে প্রমাণ আপনারা কালকে দেখলেন, কি প্রমাণ দেখলাম কালকে দেখলেন, হিরণ্যকশিপু ১৪ ভুবনের প্রত্যেককে ভয় দেখাতে সমর্থ, প্রত্যেক ব্যক্তি হিরণ্যকশিপুকে ভয় পায়, কিন্তু ছিল প্রহ্লাদ মহারাজ ভয় পান না। প্রহ্লাদ মহারাজ এমনকি ভগবান বলছেন, ভগবান নৃসিংহদেবকে বলছেন, আমি তোমার এই বিভৎস ভয়ঙ্কর যে রূপ, না হম বিভেমিতে অতি ভয়ানকস্য জোহার্ক নেত্র ভকুটির অবশ উগ্রদংষ্টা, ইত্যাদি শ্লোকে আলোচনা করেছি। ভগবানকে বলছে তোমার উগ্র দাঁত, বিভৎস এরকম রূপ, হে ঠাকুর আমি তোমার এই রূপকে আমি ভয় পাই না, আমি ভয় পাই এই যে উগ্র সংসার, এই যে চারিদিকে উগ্র সংসার, উগ্র বিভৎস সংসার, তার যে উগ্র রূপ, বিভৎস সংসারের যে কদাকার রূপ, তারা যে এত কষ্ট পাচ্ছে পেশিত হচ্ছে, তাদের এই বিভৎস এই যে ঘটনাটা, এই ব্যাপার, এইটাকে আমি ভয় পাই। আমি আপনার এই, আপনি তো ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন, অন্তরে তো আপনি ভয়ঙ্কর নন, সেটা তো আমি জানি, আর ভয় পাওয়ার কিছুই নেই। কেন প্রহ্লাদ মহারাজ ভয় পাননি? প্রহ্লাদ মহারাজ সর্বাঙ্গীনভাবে শরণাগত, প্রহ্লাদ মহারাজ সর্বাঙ্গীনভাবে ভগবত চরণে শরণাগত, অর্থাৎ ঘুরিয়ে বলতে গেলে প্রহ্লাদ মহারাজ গুরুচরণের পূর্ণ কৃপা পেয়েছে। এক কথা হয়ে গেল, গুরুকে গুরু নারদজি মহারাজ, পরমহংস গুরু, জগৎগুরু নারদজি মহারাজ শিষ্যরূপে তাকে স্বীকার করেছেন, তাই প্রহ্লাদ মহারাজ আজকে গুরু হয়ে গেছেন। আপনারা বলবেন প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ নারদজি মহারাজের শিষ্য। আমরা বলব হ্যাঁ, আপনারা ঠিকই বলছেন, প্রহ্লাদ মহারাজ নারদজি মহারাজের শিষ্য। আর শিষ্য যেহেতু বললাম, সেহেতু তিনি গুরু, যিনি গুরুদেবের পূর্ণ শিষ্য, পূর্ণ শাসন, পূর্ণ আদর্শ, পূর্ণ বিচারকে গ্রহণ করতে সমর্থ, তিনিই তো গুরু। যিনি বাস্তব শিষ্য তিনিই বাস্তব গুরু, এর মধ্যে কোনো সংশয় সন্দেহের কোনো অবকাশ নাই। প্রহ্লাদ মহারাজের গুরুত্ব সর্বসিদ্ধ, সর্বশাস্ত্র প্রমাণে, সর্বসাধুগণের দ্বারা অ্যাপ্রুভড, অনুমোদিত। যেটা আমরা বলেছিলাম, পরীক্ষিত মহারাজকে আপনারা রাজা দেখছেন, পরীক্ষিত মহারাজকে আপনারা শিষ্য দেখছেন, সুখদেব গোস্বামী গুরু, কিন্তু গুরু স্বীকার করে গেলেন তুমি হচ্ছে গুরু, তুমিও গুরু। যার জন্য কেন কি করে বুঝলেন, বলছেন যখন গুরুদেব শিষ্যের প্রশংসা করে বলছেন আহা, যখন গুরুদেব পরমহংস গুরু সুখদেব গোস্বামী বলছেন বরিয়ানে সতে প্রশ্নকৃত লোকহিত নৃপ আত্মবিদ সন্মত পুংসাম শ্রোতব্যাদিষু অপরাহ। এই প্রশংসাটা করার সঙ্গে সঙ্গেই তো তিনি শিষ্যকে অ্যাপ্রুভ করে দিলেন, হ্যাঁ এই তুমি হচ্ছেন, ঠিক বলেছ তুমি, তুমি হচ্ছে যে প্রশ্ন করেছো এটি তো। শিষ্য তাকে বলে মহারাজ, জড় বিষয়, ছোটোখাটো বিষয়, তুচ্ছ দুর্গন্ধ দূষিত বিষয় নিয়ে আমরা পুরো জীবনটাকে নষ্ট করি, দুর্গন্ধ দূষিত বিষয়গুলোকে নিয়ে সারা দিন রাত পুরো জীবনটাকে আমরা নাশ করে দিলাম। অনন্ত অমৃতের সাগরে ডুব লাগাবার কথা, অনন্ত অমৃত সাগরে সাঁতার কাটার কথা, কিন্তু আজ দুর্ভাগ্য আমাদের, সংসার সাগরে ডুব লাগালে মানুষ মরে যায়, সংসার সাগরে ডুব লাগালে মানুষ মরে যায়। আর জড়জগতের যে সাগরগুলো আছে এগুলোতেও ডুব লাগালো মানুষ মরে যায়, কত দেখলাম চোখের সামনে, বেশি বাহাদুরি করছে সাঁতার কাটতে কাটতে পড়েছে এমন একটা চোড়াবালিতে, ব্যাস পুরো নিয়ে গিয়ে পুরো ছেড়ে দেয় একবারে, শেষ মৃত্যু। দীঘাতে, পুরীতে, কত গোপালপুরে কত অজস্র এরকম মৃত্যু হয়, বেশি চালাকি করছে সমুদ্রের সঙ্গে, ব্যাস সমুদ্রে এমনভাবে টেনে নিয়ে গেল, ব্যাস নিয়ে গিয়ে এবার শেষ, বাঁচবার আর কোনো রাস্তা নেই। কিন্তু আমি যে সাগরের কথা বর্তমানে বলছি সেটা সেই ধরনের সাগর নয়, ওই সাগরে ডুবলে পরে মানুষ মরে যায়, আর এই সাগরে ডুবলে পরে মানুষ তরে যায়। আমি যে সাগরের কথা বলতে বসছি সেই সাগরে যদি কেউ ডুব মারে তাদের যেন ভয় না লাগে, তারা তরে যাবে অর্থাৎ পার হয়ে যায়। জড় সংসারের সাগর, সমুদ্র আদি ডুবলে মানুষ মরে যায়। সংসার সিন্ধুত্তরণে হৃদয়ম যদি সাধ সংকীর্তনামৃতরসে রমতে মনোশ্চে প্রেমাম বুধৌ বিহরণে যদি চিত্তবীতি চৈতন্য চন্দ চরণে কুরুতানুরাগম চৈতন্য চন্দ চরণে কুরুতানুরাগম। চৈতন্য চন্দ চরণে আপনারা অনুরাগ বৃদ্ধি করুন, খুব শীঘ্রই আবিষ্কার করবেন যে অমৃতের সাগরে আপনারা ভাসছেন, বাদ বাকি অন্য কোনো রাস্তা নাই, কোনো অল্টারনেটিভ নেই। হিরণ্যকশিপু এই শব্দটার মানেই হলো হিরণ্য হচ্ছে সোনা দানা টাকা পয়সা দন্দৌলত, কশিবু মানে হচ্ছে শয্যা, অর্থাৎ এক কথায় গুপ্তভাবে বলতে গেলে কামিনী কাঞ্চন। শয্যাটা হিরণ্য কশিপু, কশিপু মানে হচ্ছে শয্যা, অর্থাৎ সে সেখানে তমগুণ আস্বাদন করবেন, তমরজগুণ অর্থাৎ কামিনী আস্বাদন করবেন, কামিনী এবং কাঞ্চন দুটো সিম্বল হলো, দুটোকে একসঙ্গে মিলিয়ে দিলে যে সিম্বল দাঁড়ায় সেই সিম্বলটাই হলো হিরণ্যকশিপু। আমাদের অনেকের হৃদয়ে হিরণ্যকশিপু থাকতে পারে, আর সেই জন্যেই নৃসিংহদেবের কথাটা আলোচনা করা হয়েছিল। যদি আমাদের হৃদয়েতে হিরণ্যকশিপু থেকে থাকে তাহলে সেই হিরণ্যকশিপুকে নৃসিংহদেবের দ্বারা পরাজিত করে শেষ করে দিয়ে হৃদয় থেকে তাড়িয়ে দিতে হবে। হিরণ্যকশিপুকে রাখলে চলবে না, আর তার বংশধরকেও রাখলে আমাদের চলবে না, আমাদের রাখতে হবে প্রহ্লাদ মহারাজকে। বিচারতে আমরা দেখলাম কত বড় একটা বিষয়, কিন্তু হিরণ্যকশিপু মতো একটা ব্যক্তি, এত বড় একটা দৈত্য, রাজা বলে নিজেকে দাবি করছেন বিশাল, তিনি প্রহ্লাদ মহারাজের গুরুত্বটাকে দেখতে পেলেন না। মাইন্ড এটা আমি কী বলতে চাইছি, বলছে সমগ্র জগৎ যার গুরুত্বকে চোখের সামনে দেখতে পাচ্ছে, গুরু পাঁচ বছরের বাচ্চা, তো পাঁচ বছর বাচ্চা হোক, পাঁচ বছরের বাচ্চা হোক, আর তোমার বয়স একশো বছর হোক, তুমি হচ্ছে লঘু, তুমি গুরুর আসনে বসেছ আমি জানি, তোমার ক্রিয়াকর্ম, তোমার চরিত্র, তোমার স্বভাব কোনোটাই প্রমাণ করছে না তুমি গুরু। আমরা লোকের কথায় বিশ্বাস করব না। ভগবান গীতাতে পরিষ্কারভাবে জানিয়েছেন, তসমাৎ শাস্ত্র প্রমাণান্তে কার্যাকার্য ব্যবস্থিত, কী করব কী করব না, কেন করব কেন মানব, এটা লজিক্যাল ইন্টারপ্রিটেশন নয়, শাস্ত্রের যুক্তি আলাদা, আর জড়জগতের র্যাশনালিটি সেটা আলাদা, দুটো এক নয়। আমরা জড়জগতের যুক্তি তর্কের মধ্যে যাচ্ছি না, তাই বলে আপনারা আমাকে ঠকাবেন সেটাও আমি মেনে নেব না। শাস্ত্রচক্ষু শাস্ত্রের বিচারে আমি দেখে নেব যে তার গুরুত্ব আছে কি না, কেন আমি তার পেছনে সময় নষ্ট করব, আমার এত সময় নেই। সারা জগৎ উচ্ছন্নে চলে যাচ্ছে, কোনো ব্যক্তির কোনো অনুভব নেই, কোনো তত্ত্ব সময় কোনো কিছু কাণ্ডজ্ঞান নেই, পাগলের মতো দৌড়াচ্ছে। তসমা শাস্ত্র প্রমাণ অন্তে কার্যাকার্য ব্যবস্থিত, কী করব কেন করব কী জন্য করব সব কিছুর উত্তরে শাস্ত্র যেখানে যুক্তিতে বলছেন, ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তি প্রতিকূল কার্য বর্জন অঙ্গীকার। পারবে কেউ, পারবে কেউ আছে জগতে এরকম বুদ্ধিমান সূক্ষ্ম বুদ্ধিমান যে ভক্তি অনুকূল কাকে বলে আর ভক্তি প্রতিকূল কাকে বলে উপলব্ধি করেছে? আর এইটা উপলব্ধি করা মানেই তো ভজনে প্রতিষ্ঠিত হয়ে গেল, যতক্ষণ এটা উপলব্ধি না করতে পারলো ভজন কিসের ভজন? মিশ্র কর্মের বিস্তার করবে, কখনো একটু জড়জগতে কর্ম করলো, কখনো একটু ভক্তি করে ফেললো, কখনো এটা করলো, খিচুড়ি। বাস্তবিক অনুভবের রাজ্যে উত্তীর্ণ হতে পারবে না, মুশকিল। এত বড় প্রহ্লাদ মহারাজের গুরুত্বটাকে হিরণ্যকশিপু উপলব্ধি করতে পারল না, কারণ হিরণ্যকশিপু তর্কপন্থা অবলম্বন করেছে, কিসের ভগবান, কে আবার ভগবান, আমি তো সব। হিরণ্যকশিপু যেহেতু তর্কপন্থা অবলম্বন করেছে, সেহেতু প্রহ্লাদ মহারাজ যে পাঁচ বছরের ছেলে, এটা তোমার ছেলে না, এটা হচ্ছে গুরু, এই চরণে পড়ো, এটা স্বীকার করলেন না, যার জন্য তিনি ঠকে গেলেন। এই ধরনের সমাজের দ্বারা মূর্খ ব্যক্তি যারা অভিমানেতে স্ফীত হয়ে পড়ে রয়েছেন, তারা ধ্রুব মহারাজকে, প্রহ্লাদ মহারাজকে, আরও ছোটো ছোটো কত ভক্ত আছে ছোটো বয়সে অনর্গল প্রেমে বিগলিত হয়ে গেছেন, তাদেরকে গুরু বলে স্বীকার করেননি। এক একটা এক্সিলেন্ট উদাহরণ আছে যেগুলো দিতে বসলে আমি আমার মূল ভাগবত আলোচনার অগ্রগতি হবে না। অযোধ্যার জায়গার নাম শুনেছেন আমরা, শ্রীরামচন্দ্র আবির্ভাব স্থান, সেখানে ছোট ছাউনি বড় ছাউনি বিরাট বিরাট ভালো ভালো জায়গা আছে, সেখানে প্রচুর এক এক দিনে 5,000 10,000 সাধু প্রসাদ পান, বিভিন্ন বাইরে যারাই আসেন তারা প্রসাদ, কম কিছু নেই। কমটা হলো আমাদের হৃদয়ে, অভাবটা হলো হৃদয়ে রয়েছে, বাইরে কোনো অভাব নেই। যে মুহূর্তে এক সাধু সংকল্প করে সেহেতু সে মুহূর্তে ভগবান সিদ্ধ করে। যেই সংকল্প করবে আমার এখানে 5000 সাধু প্রসাদ পাবে, 5000 লোক, সঙ্গে সঙ্গে ভগবান জেনে গেল যে আমার আমার আমার নিজজন সংকল্প করেছে, সঙ্গে সঙ্গে কোথা থেকে কাউকে সব পাঠিয়ে দিচ্ছে সব, চলো। কিন্তু আমাদের বিশ্বাস নেই। অযোধ্যাতে একটি বড় ছাউনি না কোথায় ভুলে গেলাম, সেখানে আজকে গুরুর অভিষেক হবে। পুরনো যিনি আছেন তিনি আচার্যের পর থেকে সব বয়স হয়ে গেছে, তিনি বলছেন এবার নতুন একজন আচার্য ভূমিকায় তাকে রেখে তিনি কদিন পরে দেহ ছাড়বেন। তিনি যাকে আচার্য নির্ণয় বলেছেন, আচার্য পুরনো করছে অনেকদিন সেবা, ঠিক আছে, তাকে আচার্য হিসাবে মনোনীত করেছেন, ঠিক আছে তুই আচার্য হও। সমস্ত অযোধ্যাবাসীর অনেকেই নিমন্ত্রিত হয়ে এসছেন, বড় বড় সাধু বিদ্বান ব্যক্তি সবাই বসে রয়েছেন, এবং অভিষেক হবে, অভিষেকের পরে হরিকথা হবে। এবং এই মহান্তজি বারবার খবর পাঠাচ্ছেন কি হলো, এত দেরি হচ্ছে কেন, ওকে ডেকে পাঠাও শিগগিরই, সব লোক বসে রয়েছে, অভিষেকের সময় হয়ে গেল। তো তার অনুগতজন গিয়ে বললো আপনাকে মহারাজ ডাকছেন, তাড়াতাড়ি বলো, একটু দাঁড়াতে বললো আমি আসছি। আরও কিছুক্ষণ অপেক্ষা করলেন, গিয়ে বললো কী হলো দেরি হচ্ছে কেন, বলো তৈরি হচ্ছে ও। আবার 10 মিনিট পরে 15 মিনিট আবার পাঠালেন, কী হলো এত দেরি হচ্ছে বলো। সে এসে আবার তাকে খবর দিল, রিপোর্ট দিল, সে তৈরি হচ্ছে। আবার 10 মিনিট গেল, 15 মিনিট গেল, তা বললো শিগগিরই খবর দাও, এত বড় বড় সাধু সব বসে রয়েছে, তাদের সময়ের মূল্য আছে, গিয়ে বললো। তখনও বলছে উনি তৈরি হচ্ছেন, আসছেন। সঙ্গে সঙ্গে মাহান্ত বললাম তৈরি হচ্ছেন, সে এক কাজ কর, ওই গোয়ালেতে যে বাচ্চাটা আছে, ব্রাহ্মণের বাচ্চাটা, সবে দীক্ষা নিয়েছে, তাকে নিয়ে আয়, তাকে নিয়ে আয় শিগগিরই। তাকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে গৌ মাতার গোবর মেখে জেগায়, কিছুই তো নেই অসুবিধে, বস এখানে, তুই গুরু, তোকে গুরু বানাবো, বস। বসে সঙ্গে সঙ্গে সেখানে তাকে কৃপা আশীর্বাদ করে শক্তি সঞ্চার করলেন এবং ওখানে অভিষেক করে গুরু দিয়ে, যা তৈরি হ, সারা জীবন তৈরি হ, তো ঘাটের মরা গুরু ওভাবে হয় না। আমি একটা সিংহাসনে বসিয়ে দিলাম, একটা ভোট দিয়ে দিলাম, গুরু ওরমভাবে গুরু হয় না, গুরু ওভাবে হয় না। আমাদের উড়িষ্যা প্রদেশের এক মহারাজ, সেই মহারাজ বৃদ্ধ হয়ে গেছেন, অনেক বৃদ্ধ, নাম বলবো না, নাম বলার প্রয়োজন নেই, ঘটনাটাই সিদ্ধান্তটাই প্রধান। তাকে সমস্ত তার কাছে যারা পুরনো ভক্ত তারা সব অনুরোধ করছেন, মহারাজ আপনার তো অনেক বয়স হয়ে গেল, এবার একটু আচার্য নির্ণয় করে যান না, তো এ তো মুশকিল ব্যাপার হয়ে যাবে। মহারাজ বলছেন কাউকে তো আমি আচার্যের অবস্থায় দেখছি না, কাউকে তো আমি আচার্য করব, আচার্যের অবস্থা তো কাউ দেখছি না, সবার তো লঘু অবস্থা। তাহলে তো আপনার এই যে সংস্থা করেছেন এত বড়, সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় আছে তার সংস্থা, তাহলে তো এখন সংস্থাটা নষ্ট হয়ে যেতে পারে। তিনি পরিষ্কার চিৎকার করে বললেন, চৈতন্য মহাপ্রভু যদি ইচ্ছা হয় আমার সংস্থা নষ্ট হয়ে যাবে, যাক নষ্ট হয়ে, তথাপি আমি লঘুকে গুরু করব না, আমি লঘুকে গুরু করব না, যদি নষ্ট হয়ে যায় সংস্থা চৈতন্য মহাপ্রভুর ইচ্ছা, ভগবানের ইচ্ছা নষ্ট হয়ে যাক, তিনি তৈরি করেছেন তিনি নষ্ট করুন, এতে আমার কিছু নেই, আমি গুরু কাউকে দেখতে পাচ্ছি না, পরিষ্কার কথা। লঘু যখন মহারাজ গুরুর আসনে বসে তখন যে কী উৎপাত হয় সমাজে সেটা আমরা ভুক্তভোগী, পাগলের মতো অবস্থা, সমস্ত সমাজ দিশাহারা হয়ে যায়, কোনো দিগদর্শন করতে পারে না। প্রহ্লাদ মহারাজের গুরুত্ব দেখতে পারলেন না, কে হিরণ্যকশিপু, কেন সে কামিনী কাঞ্চন প্রতিষ্ঠা এগুলো নিয়ে ব্যস্ত। যারা কামিনী কাঞ্চন প্রতিষ্ঠা নিয়ে চিরকাল সময় কাটিয়ে দিল তাদের দ্বারা আর কিছু হওয়ার সম্ভাবনা নাই। এখানে আমরা আলোচনা প্রসঙ্গে বলেছিলাম কালকে নৃসিংহদেব সম্মুখে প্রহ্লাদ মহারাজ কত স্তুতি করেছিলেন। আজকে যে স্তুতি দিয়ে আমি শুরু করেছিলাম সেটাও বড় বড় গুরুত্বপূর্ণ। প্রহ্লাদ মহারাজের প্রত্যেকটা স্তুতিকে ব্যাখ্যা করতে গেলে আমার অনেক অনেক দিন সময় লাগবে, এক এক শ্লোকের ব্যাখ্যা করতে গেলে অনেক দিন সময় লাগে, একটা একটা করে প্রত্যেক অ্যাঙ্গেল থেকে বিচার করতে গেলে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলেছেন। আজকে যেটা আপনাদের কাছে প্রথমেই শুরু করতে গিয়ে বললাম সেটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা আমি অল্পের উপর স্পর্শ করব। নৈবাত্মন প্রভুর অয়ম নিজলাভ তুষ্ট, ভগবানকে বলছেন নৃসিংহদেব ভগবানকে বলছেন প্রহ্লাদ মহারাজ, প্রভু আমি তো জানি আমরা আপনি নিজলাভে পূর্ণ, জগতের কোনো বস্তু বা কোনো কিছু উপকরণ দিয়ে আপনাকে সন্তুষ্ট করার কোনো পথ নাই, কেন আপনাকে কি দেবে? জগতে অনন্ত জ্ঞান, জড়জগতের জ্ঞানই যদি ধরা হয়, যারা বাস্তবিক বুদ্ধিমান তারা চিন্তা করেন এক এক ব্রাঞ্চেতে আমি স্টাডি করেছি এক একটা বিষয়, সেই বিষয়ের ওপর কত গভীর জ্ঞান সমস্ত আহরণ করতে হয়, তাহলে এরকম অনন্ত বিষয় জগতে বিদ্যমান আমি গুণে শেষ করতে পারবো না, তাহলে নলেজ আমার, আমি নলেজেবল কি করে বলবো, আমি অনেক কিছু জেনে গেছি, অনেক কিছু আমার জ্ঞান আছে বলতে পারি না। অনন্ত জ্ঞান রাশি যে ভগবানের থেকে আসছে, জড়জগতে যা কিছু সমস্ত ভগবান থেকে যে আসছে, সেই ভগবানকে আমি কি দিয়ে সন্তুষ্ট করব? জগতের ফুল দেবো সেটাও ভগবানের, জগতে জল দেবো সেটাও ভগবানের, জগতের ফল দেবো সেটাও ভগবানের, এমনকি যে আমার এই যে শরীরটা রক্ত মাংসের শরীরটা এটাও ভগবানের, আমি কি দিতে পারি? আমার দেওয়ার মতো কি বস্তু আছে? কোনো আছে? কিছু নেই, কিন্তু আছে। বদ্ধজীব যেটাকে আমার বলে দাবি করে সেটা হচ্ছে মন, জড় মনটা, আমি আমি আমার দেখে নেব, এই আমি আমার, এই জড় মনটাকে যখন গুরু বৈষ্ণবের চরণে দিতে পারবে সেদিন সমস্ত সমাধান হয়ে যাবে, এটি জঞ্জাল। যখন এই জড় মনটাকে, জড় মনটাকে কী বলে, মনের আরেক নাম হলো, যারা পর্যায়বাচিক শব্দ জানেন, মনের আরেক নাম হলো সুমন, মনের আরেক নাম এই মনটা আবার সুমন, সুমন হচ্ছে পুষ্প, সুমন সরোবর, কুসুম সরোবর আমরা বলি, এইটাকে যখন গুরুচরণে পুষ্পাঞ্জলি দেওয়া যায়, জড়জগতের আমার ফুল কিনে আনলাম, পয়সা আছে প্রচুর, কিনে এনে গুরুচরণে দিলাম, সেই পুষ্প তো দেবেই, কিন্তু যেদিন মন নামক পুষ্পকে গুরুচরণে অর্পণ করতে পারবে সেদিনই তুমি শিষ্য হতে পারবে, তার আগে নয়। মনকে রিজার্ভ করে রেখে দিয়েছ, নিজের ব্যক্তিত্ব, নিজের পার্সোনালিটিকে আমার এটা আমার রিজার্ভ করে রেখে দিয়েছ, ততক্ষণ তোমার মধ্যে কোনো গুরু কৃপা প্রাপ্তির সম্ভাবনা। গুরু অত বোকা নয়, গুরু অত বোকা নয়, গুরুকে ধোকা দেওয়ার চেষ্টা করে তোমাকে ধোকা দিয়ে দেবে, বলে বেটা আমাকে ঠোকার চেষ্টা করছিস, জন্ম জন্ম তোকে ঠকিয়ে দেবো বেটা, জানিস না গুরু হবি, হ গুরু হ, এ ওকে গুরু বানিয়ে দাও, যা মর এবার চিরকাল, গোপনে যাকে কৃপা করার তাকে করে দেবেন গুরুদেব। গুরুদেব জানেন, গুরু বৈষ্ণব জানেন কার কৃপার দরকার পড়েছে, কে কাঁদছে গোপনে আমাকে কৃপা করো, গুরু বৈষ্ণবের চোখ আছে সে জানেন, কে অন্তরালে কাঁদছে আমাকে কৃপা করো, আমি আমাকে কৃপা করো, গুরুদেব দেখতে পান গুরুর চক্ষু সর্বদিকে, তাকেই ভরপুর কৃপা করে দিলেন, আর বাদ বাকি শালা কী করলো, তাকে সম্পূর্ণ ঠকিয়ে দিয়ে গেলেন, যা মর। এবার প্রহ্লাদ মহারাজ বলছেন, প্রভু নৈবাত্মন প্রভুর অয়ম নিজলাভ তুষ্ট, আপনি তো নিজলাভেই সন্তুষ্ট, কারণ জগৎ তো আপনার থেকে এসছে, কোনো বস্তু বা ব্যক্তি কিছু তো দেহ সন্তুষ্ট করতে পারবো না। নৈবাত্মন প্রভুর অয়ম নিজলাভ তুষ্ট, হ্যাঁ, তাহলে এই জগতের লোক যে আপনার কাছে বিভিন্ন রকম উপকরণ দেয়, আপনাকে দণ্ডবাদ আদি করে, নৈবাত্মন প্রভুর অয়ম নিজলাভ পূর্ণ মানম জনাদবিদুষো করুণো বিনীতে যত যদ জন ভগবতে বিদধি তমানম তাচ্চাত্মনে প্রতিমুখস্য যথামুখশ্রী। দর্পণে যেমন নিজের মুখটাকে দেখলে যেরম দেখাবে সেরম দেখবে, দর্পণে যেমন নিজের মুখটাকে দেখবে যেরকম, যেরম সামনে দাঁড়াবে সেরম দেখবে, ভগবানের সামনে যেরকম ভাব নিয়ে আসবে সেরকম লাভবান হবে। গুরু বৈষ্ণব পরমহংস তার সম্মুখে তুমি যে ভাব নিয়ে আসবে সেরকম লাভ, যেরকম ভাব সেরকম লাভ। তাদের দোষ দিয়ে কোনো, তারা তো দিতে চেয়েছিল, তুমি নিতে চাও নিচ্ছ, চালাকি করেছ। তাহলে জগতের লোক যে বিভিন্ন রকম সম্মান প্রদর্শন করে ভগবানকে, গুরু বৈষ্ণবকে, আমরা দেখি গুরু বৈষ্ণব পূজা নেয়, তাকে মালা দেওয়া হয়, তার পায়ে পুষ্পাঞ্জলি দে, আমিও কাল থেকে নেব। বলে গুরু বৈষ্ণব পূজা নেয় না, কে বললো নেয়? গুরু বৈষ্ণব আদৌ পূজা নেয় না, মনে হয় পূজা নিচ্ছেন, আদৌ পূজা নেয় না। সমস্ত যে যে পূজাগুলোকে দেয় সে পূজাগুলো নিয়ে সব পাঠিয়ে দেয় ভগবানের কাছে, ভগবান এগুলো সব তোমার, ওরা আমাকে করছে প্রতিনিধি দেবে, এখন একটা তো রাস্তা চাই, আমাকে লক্ষ্য করে করছে করুক, তারা পুজো করছে, চামর ব্যজন করছে, করতেই পারে, আমাকে তো করছে না। যে মুহূর্তে এইসব অভিমান স্পর্শ করবে সেই মুহূর্তে সে নরকে চলে যাবে, সেই মুহূর্তে, অ্যাট দ্যাট মোমেন্ট স্ট্রেট ওয়ে ইউ ক্যান গো টু হেল, নরকে একদম, আর কোনো রাস্তা নেই। যখনই গুরুর আসনটাকে, গুরুর গুরুত্বকে, গুরুর গুরুত্বকে নিলাম না, গুরুর আসনটার প্রতি আমার লোভ, এই গুরুর আসন এটা আমায় নিতে হবে, তাহলে জগতের সবাই আমায় পুজো করবে, গুরুর আসনটাকে আমি অধিকার করব, তখন তাকে চিরকালের মতো বঞ্চিত হতে হবে, তাকে চিরকালের মতো বঞ্চিত হতে হবে, চিরকালের মতো লঘু রয়ে যাবে সে, নারকী, নারকী নরকের এক ব্যক্তি সে, এরকম রয়ে যাবে। প্রহ্লাদ মহারাজ এই জন্য বলছেন, যে যে ব্যক্তিগণ পরমহংস গুরু বৈষ্ণবের কাছে, ভগবান তোমার কাছে, ভগবানের কাছে মানে পরমহংস গুরু বৈষ্ণব তাদের চরণেই, ভগবানের চরণে রয়েছেন, অর্থটা মোরাললেস একই হয়, যেরকম ধরনের ভাব প্রদর্শন করবে ঠিক মনে হয় গুরু বৈষ্ণবকে সম্মান করলো, ভগবানকে সম্মান করলো, কি না যেরম সম্মান করলো সে অনুপাতে তার নিজের মুখটাকে দর্শন করছে, ফল পাচ্ছে সেরকম। এইভাবে প্রহ্লাদ মহারাজ স্তুতি করলেন ভগবানকে, অনেক কথা এখানে নারদজি মহারাজ যে কথা বলছিলেন যুধিষ্ঠির মহারাজকে, প্রসঙ্গটা হয়েছিল প্রথম এক একটা টপিক, যেমন সুখদেব গোস্বামী মাইন্ডেড, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, সেই প্রসঙ্গের ভেতরে চলে এসছে নারদজি মহারাজ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, সেই প্রসঙ্গটা চলে এসছে সুতদেব গোস্বামী সনকাদি 88,000 ঋষিকে বলছেন, হয়ে গেল কী বল, লিঙ্ক যদি ব্রেক হয়ে যায় কনফিউজ, এত অ্যাটেনশান দরকার, এত মানে আমি আমি সত্যি কথা বলছি, আমি ভাগবত কথা শ্রবণের শ্রবণ করবে কেউ এরকম ব্যক্তি আমি খুঁজে পাইনি, অ্যাবজর্বিং ভাবে, আপনাদের আমি অপমান করছি না, আপনারা আমায় আপনাদের সভা সহজন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন সকল শ্রোতার করি চরণ বন্দন, কেন ওরাই আমাকে আজকে এই ভজনের সুযোগটা দিয়েছেন, আজকে আমি যে কথা বলে পবিত্র হওয়ার চেষ্টা করছি সেটা কোনো কথা না, কিন্তু এর মধ্যে বাস্তবিক কথা হলো এই যে হরি কথা তিনি বলবেন যিনি ডুবে গেছেন, ভাগবত বলতে পারেন ভাগবত, যিনি ভক্ত ভাগবত তিনি ভাগবত বলতে পারেন, আমার মতো ব্যক্তির পক্ষে সম্ভব হয় না, তথাপি গুরু বৈষ্ণবের কৃপাতে চেষ্টা মাত্র, কিন্তু শ্রোতা বড় আরও সুদুর্লভ, শ্রোতা যেও শোনে সেরকম ধরনের শ্রোতা জগতে সুদুর্লভ, যেরকম শ্রোতা আমরা পেয়েছিলাম পরীক্ষিত মহারাজকে, হি ইজ টেস্টেড, তাকে পরীক্ষা করে স্ট্যাম্প মেরে দিয়েছেন গুরুদেব, টেস্টেড, এই জন্য তার নাম পরীক্ষিত, টেস্টেড, সেই পরীক্ষিত তাকে গুরুদেব স্ট্যাম্প মেরে দিয়েছেন, হ্যাঁ এই শ্রবণের যোগ্য। আমাদের শ্লোক আছে বিভিন্ন দেখব যে শ্রবণে পরীক্ষিত মহারাজ, আর হরিকথায় বক্তাই হচ্ছে কে, সুখদেব গোস্বামী, বিষ্ণু শ্রবণে পরীক্ষিত অভবত, বিষ্ণু শ্রবণে পরীক্ষিত অভবত, অভবত মানে হয়েছিল, অভবত হয়েছিল মানে হয়েছিলেন তিনি শ্রবণে একমাত্র, এক নম্বর বিষ্ণু শ্রবণে পরীক্ষিত অভবত, বৈয়াসকে কীর্তনে। এইভাবে সুন্দর আমি একটা একটা করে ব্যাখ্যা করব পরে সময় মতো। জুয়ম নিলোকে বত ভূরি ভাগা লোকং পুনানামনয়োভিজন্তি যেষাম গৃহানান বসতীত সাক্ষাৎ গুরম পরব্রহ্ম মানুষলিঙ্গম জুয়ম নিলোকে বত ভূরি ভাগা লোকম পুনানামনয়োভিজন্তি যেষাম গৃহানাবসতীত সাক্ষাৎ গুরু পরব্রহ্ম মানুষলিঙ্গম মনুষ্যলিঙ্গম মনুষ্যলিঙ্গম। বলছেন রাজন, নারদজি মহারাজ বলছেন যুধিষ্ঠির মা যুধিষ্ঠির মহারাজকে, রাজন তোমাদের মতো ভাগ্যবান কেউ নেই, এই যে নীলোক এই যে ভূতলে তোমাদের মতো ভাগ্যবান কেউ নেই। কেন? জুয়ম নীলোকে বত ভূরি ভাগা লোকম পুনানামনয়োভিজন্তি। সমগ্র জগৎকে পবিত্র করতে পারে এমন ঋষিমুনিরা তোমার তোমাদের রাজধানীতে রাজ তোমাদের বাড়িতে খালি বারবার যায়। কেন? আমি কালকেও বলেছি কোনো ধনী ব্যক্তির বাড়িতে তো দূরের কথা, কোনো বাড়িতেই আমি যাই না, কোনো বাড়িতে আমি থাকি না। আজকে যদি বলেন কোনো একটা বাড়িতে আপনি আছেন খবর পেয়েছি, ভুল কথা খবর পেয়েছেন, আমি কোনো বাড়িতে নেই। তলায় মন্দির এবং দরজা বন্ধ করে আমি বৃন্দাবনে আছি, আমি কাউর বাড়িতে নেই। এই কথা ভাগবত কাজ করতে করতে বলি, কাউর বাড়িতে নেই। লোকের ভুল ধারণা, কোনো ব্যক্তির বাড়িতে আমি থাকি না। কোনো বিশেষ পরিস্থিতি হলো হরিকথা বলতে সে বাইরের দুয়ারে, তাও যদি ভক্তগণ থাকেন সঙ্গে, রেয়ার কেস এগুলো। কাজে এখানে কেন এই সব পবিত্র ঋষিমুনিগণ যুধিষ্ঠির মহারাজের রাজধানী এইসব এইসব জায়গা তো আসে না, সাধুরা আসে লড় পালিয়ে যায়। বলছে না কেন আসে, বলছে লোক পবিত্রকারী ঋষিমুনিগণ তোমাদের ঘরে বারবার ছুটে ছুটে যাচ্ছে কেন? বলছে যাবেই তো, সেখানে গুরু পরব্রহ্ম মনুষ্যলিঙ্গম পরাৎপর অখিলেশ্বর ভগবান তোমাদের ঘরেতে এসে রয়েছে, দ্বারিকা দ্বারিকা থেকে এসে কৃষ্ণ তোমাদের বাড়িতে থাকে, তা কোথায় যাবে? সাধুরা তো ভগবান যেখানে সেখানেই যাবে। যেসাম গৃহানা বা সতীতি সাক্ষাৎ, তোমাদের ঘরে তো গুরু পরব্রহ্ম মানুষ মনুষ্যলিঙ্গম পরব্রহ্ম পরাৎপর অখিলেশ্বর দ্বারিকানাথ সে তোমাদের ঘরে এসে বলে আমাদের হ্যাঁ বাড়িতে এসে পড়ে থাকেন, পিসিমার বাড়ি, কৃষ্ণের পিসিমা তার বাড়িতে পড়ে থাকে। এখন এই যে ব্যাপারটা আমরা দেখব, পিতামহ ভীষ্মকে যখন ওই কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে যখন সরসজ্জা পড়ে রয়েছেন, কৃষ্ণ খালি সংকল্প করেছেন চলো, কৃষ্ণ বলেছেন দেখো দাদাভাইকে বললেন আপনি তো আমি বারবার যুক্তি দিচ্ছি ছোটো ভাই, আমি কৃষ্ণ কৃষ্ণ ছোটো ভাই, কৃষ্ণ বোঝাচ্ছে যুধিষ্ঠির মা মানছে না, ও তুই ছোটো ভাই ও আর কী জানে, বলছে না তো আমার মনে হচ্ছে এইসব যুদ্ধে যত লোক মারা গেছে তার জন্য আমিই দায়ী, কৃষ্ণ যত বোঝাচ্ছে। কৃষ্ণ চিন্তা করলেন আমি ছোটো ভাই আমার কথা বুঝতে পারছেন, এক কাজ করা যাক বয়োবৃদ্ধ পিতামহ ভীষ্মের কাছে নিয়ে যায়, এতে অনেক কাজ সিদ্ধ হবে, এক কাজে ভগবান অনেক কাজ করেন। পিতামহ ভীষ্ম শুয়ের সরসজ্জায় রয়েছেন, কখন প্রভু এসে আমাকে কৃপা করবেন, আসবেনই জানি আমি, সে থাকতে পারবে না আমার কাছে আসবেই। ঠিক তাই এখন সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে মহারাজ কারা খবর দিল যে কৃষ্ণের সঙ্গে সঙ্গে এত মুনি ঋষি ফুল ট্রুপস সব চলে এলো, কোথা থেকে এলো? কৃষ্ণ যাচ্ছেন কুরুক্ষেত্রের সেই যুদ্ধ প্রাঙ্গণে যেখানে পিতামহ ভীষ্ম শুয়ে রয়েছেন, সমস্ত ঋষিমুনি তার পেছন পেছন দৌড়াচ্ছে, বলে জানে কৃষ্ণ যেখানে আছে যেখানে পিতামহ ভীষ্ম এখানে সাধারণ কিছু অনেক কথাবার্তা হবে, হরিকথা লোলুপ ভগবত কথা রূপী অমৃত আর সাধন করবো আমরা, এই জন্য পেছনে চললেন, সামান্য বিষয় নয়। সেই জন্য বলছেন যুজম নিলোকে বত ভূরি ভাগা লোকম পুনানা মনেয় অভিজন্তি আয়েশাম গৃহাণা বসতীতি সাক্ষাৎ গুরু পরব্রহ্ম মনুষ্যলিঙ্গম। মনুষ্যলিঙ্গ ধারণ করে সেই পরাৎপর অখিলেশ্বর তোমাদের বাড়িতে লুকিয়ে রয়েছেন। শিল যুধিষ্ঠির মহারাজ নারদজি মহারাজকে অনেক গোপন কথা জিজ্ঞাসা করলেন, অনেক অনেক কথা, লোকধর্ম, বেদধর্ম, সমাজধর্ম, স্ত্রী ধর্ম, ব্রহ্মচর্য ধর্ম, সমস্ত গোপন থেকে গোপনীয় কথা অ্যানালিটিক্যালি জিজ্ঞাসা করুন। দয়া করে আমাকে এইসব ধর্মগুলো শিক্ষা দিন, আমি জানতে চাই। যারা গৃহস্থ ধর্ম করছেন তাদের কি বর্ণাশ্রম ধর্মেতে প্রয়োজন, তাদের ধর্ম কি, তারা সমস্ত কিছু একে একে নারদজি মহারাজ তাকে যুধিষ্ঠির মহারাজকে বলতে আরম্ভ করলে। আর এতে আমার সুবিধা হয়ে গেল, যুধিষ্ঠির মহারাজ যেহেতু প্রশ্ন করেছেন, নারদজি যেহেতু বলেছেন, সেই সব উত্তরগুলো দিয়েছেন, এখন আমার সুবিধা হলো, আমি এইসবগুলো আলোচনা করতে পারছি আপনাদের সামনে। ধর্মমূলম হি ভগবান সর্ববেদময় হরিহি, সর্ববেদময় হরি হচ্ছেন সর্ব ধর্মের মূল। ধর্মমূলম হি বিষ্ণু, এটা লোকে জানে না, বোকা লোকগুলো। এইভাবে বলতে বলতে তুমি রাজধর্ম, রাজনীতি, সমাজধর্ম, লোকধর্ম, ব্রহ্মচর্যের ধর্ম, এই সমস্তগুলো ধীরে ধীরে উপদেশ করছেন, কিন্তু শোনে কে? তিনি তো উপদেশ করলেন, কিন্তু গুরুদেব অনেক কিছু বলেন, শোনবার মতো ব্যক্তি কই? শোনবার মতো গুরুপাদ পদ্মের কাছে এসেই গুরুদেব কোনো কথা বললেই সঙ্গে সঙ্গে থেকে লোক কী করত, সঙ্গে সঙ্গে একটা ক্যামেরা বা কোনো কিছু লাগিয়ে দিত, গুরুপাদ পদ্ম ধমক দিতেন, এই এখানে এখানে এখানে টেপ কর, এখানে ওখানে টেপ করে কী করব, ও তো আছে মহারাজের কথা বলেছেন, অনেক কথা আমার কাছে আছে, 500 ঘন্টার কথা আছে, ও শুনবো সময় হলে বলে। আর এখানে ডাইরেক্ট শোন, আর হেদরে ফেটরে কম্পিউটারে যেমন মেমোরিতে ফেড আপ করে ওরকম করে ফেল। আমি জীবনেও গুরুপাদ পদ্মের কথাগুলোকে টেপ করিনি, ও সব এখানে টেপ করার চেষ্টা করেছি, এখানে অনেকে দেখেছি করছে। যারাই বেশি টেপ করে তার দেখে কিছু ধারণ করতে পারে না। হ্যাঁ, যাই হোক, করাটাও ভালো, আমি মহাপুরুষের কথা রেখে দিলে কোনো না কোনো লোক যে ভাব, যে ইমোশন, যে কথাটা সেই সময় বেরিয়েছিল, ওই কথাটা আবার অন্য সময় ওই রকম নাও বেরোতে পারে, এটা ভালো, খারাপ না, লোকের এতে উপকার হয়। যার জন্য আমি প্রথমে অত্যন্ত রেগে যেতাম বৃন্দাবনে যখন কথা হতো, তখন আমাকে জ্যেষ্ঠ বৈষ্ণবরা বোঝালো, মহারাজ আপনি নিজে এরকম কেন রেগে যান? আমি বলে এরকম বলে তো আপনার কি, আপনি নিজে হরি কথা বলতে বসেন, বসে বলেন কথাগুলো আমার নয়, কথাগুলো তো আপনি নিজেই বলেন, কথাগুলো আপনার না, আপনাকে বলায় ঔপাত ভক্তিমিত, যেটা আপনার নয় সে ব্যাপার উপর আপনি কন্ট্রোল করতে যাচ্ছে, ওরা তোলার হয় তুলুক, না হয় না তুলুক, স্যার আপনার কি, আপনি কথা বলে যান। তারপর থেকে আমি আর ওই রকম চেঁচা, আমি যে আগে প্রচণ্ড বকতাম, এখন ভগবানের ইচ্ছায় সুযোগও পায় লোকে, ভগবানের ইচ্ছা হোক, যদি মঙ্গল হয় কারোর হোক। তাহলে এখন নারদজি মহারাজ রাজধর্ম থেকে আরম্ভ করে স্ত্রী ধর্ম, স্ত্রীদের কি ধর্ম, সমস্ত গুপ্তাতিবিক্ত বিষয়গুলোকে সব বর্ণনা করেছেন। ব্রহ্মচারীগুলো, ব্রহ্মচারী যারা ব্রহ্মচর্য পালন করবেন তাদের জন্য যে কথা বলেছেন সেটা শুনলে এখন সব পালাবে, বলে আমার দরকার নেই ব্রহ্মচারী হওয়ার দরকার নেই, সব পালাবে, একজনও থাকবে না, একটা সব পালিয়ে যাবে। যে কথা বলেছেন কঠোর কথা পালন করার মতো লোভ নেই। বলছেন ব্রহ্মচারী গুরুকুলে থাকবেন কিরকম, ব্রহ্মচারী গুরুকুলে বসন দান্ত গুরুর হিতম আচরণ দাসবত নীচ গুরৌ সুদৃঢ় সৌহৃদহা, সুদৃঢ় সৌহৃদহা, অত সৌহার্দ্য, গুরুর সঙ্গে সৌহার্দ্য, ভেতরের যে কানেকশন এত দৃঢ় হবে, এই জগতে সব চলে গেলে আমি বাঁচব, গুরু চলে গেলে আমি বাঁচব না, বৈষ্ণব চলে গেলে আমি বাঁচব না, এরকম তার ভালোবাসা গুরুর সঙ্গে, এরকম ভালোবাসা নিয়ে যারা ব্রহ্মচর্য পালন করবেন গুরু গিয়ে বসে দিব্য জ্ঞানগুলো লাভ করবেন। সেখানে বলা হয়েছে ব্রহ্মচারী গুরুকুলে গুরুকুলে বসন দাস দাসবধ, একজন যেন চাকর, যেমন বাড়ির চাকর থাকে সেরকম থাকবেন, কোনোরকমভাবে চোখ তুলে কথা বলবেন না, মাথা নিচু করে। আর তিন বেলা গায়ত্রী জপ করবেন, গুরু যে সময়তে হরিকথা যে সময় দিব্য জ্ঞান দেবেন সেই সময় এসে, এখনও বৃন্দাবনে এইসব আছে আদর্শ, কোনো কোনো জায়গায়, সব জায়গায় নেই, যেই মুহূর্তে গুরু এই উপদেশ করতে বসবেন, সঙ্গে সঙ্গে শিষ্য এসে তার মাথাটাকে গুরুচরণে রাখবেন, কাতরভাবে প্রার্থনা করে তারপর এবার বসবেন। যখন হরিকথক যখন সেই দিব্যজ্ঞান দেওয়া আজকের মতো হলো, আবার এসে সেই তার মাথা তার গুরুচরণে লাগাবেন, আর ভোজন করতে বললে করবেন, না করতে বললে করবেন না। কত কঠোর নিয়ম! আমাদের মহাজনগণ কীর্তনের মধ্যে যেভাবে বলেছেন, সেই কথাটা উপলব্ধি করেছেন, এরকম ব্যক্তি তো আমি দেখতে পাই না। বন্দময়ী সাবধান মতে, বন্দময়ী সাবধান মতে, গুরু বৈষ্ণবকে সাবধান মতে সেবা করবে? আরে বাবা, নিজের শরীর নিয়ে ব্যস্ত, নিজের সব চিন্তা নিয়ে ব্যস্ত, সে কি করে সাবধানে সেবা করবে? সে ভুলভাল সেবা করছে, গুরু বৈষ্ণব মেনে নেয়, যা করেছে কি করবে, করুক যা পাচ্ছে করুক। ভগবানকে যতটা সাবধানের সঙ্গে করতে হয় তার চেয়ে বেশি সাবধানের সঙ্গে করতে হয়, কেন ভগবান তো কথা বলেন না, কিছু বলবেন না, ভগবান কিছু বলেন না, চুপচাপ থাকেন, গুরু বৈষ্ণব চুপ করে থাকেন, দেখেন কী হবে। যখনই কোনো বাণী সেবা করবে, সে বাণী সেবার গুরুত্বটা কত কোনো সাধারণ লোক কি বুঝতে পারবে? পারবে না। তো আমি কখনোই বলিনি এদের সামনে যে গ্রন্থগুলো তোমরা এখানে আনো, কেন আমি বলি, কেন বলি না, গ্রন্থগুলো এমনি মোটে চলে যায়, সব জায়গায় চলে যায়, কেন এখানে এনে তার গুরুত্ব তোমরা বুঝতে পারবে না, অপরাধ করবে। শ্রীল স্বামী মহারাজ মুখের রক্ত তুলে এরকম কথা বলতেন, দিল্লির এক একটা চায়ের দোকানে, কফির দোকানে, রেস্তোরাঁয়, বিভিন্ন জায়গায় গিয়ে ম্যাগাজিনগুলো লিখে ভগবানের কথা নিজে ছাপিয়ে নিজেই কুলির মতো বিলি করতেন, এগুলো একটু নিন, নিয়ে পড়ুন, দেখুন জীবন পরিবর্তন হবে নিজে। আর নিজে এই কথা বারবার বলতেন, একটা অপ্রাকৃত জগতের গ্রন্থ যদি কেউ কাউর হাতে তুলে দেয়, এটা যে কত বড় তোমাদের স্বীকৃতি তোমরা জানো না। আর গ্রন্থ সম্বন্ধে কি কিছু না বুঝলে পরে কি বলবে? যদি কেউ আসে, ৬৪খানা ৬৪ রকমের গ্রন্থ বেরিয়েছে, তা সব লোপাট, সবই চলে গেছে। এখন গ্রন্থ যদি কোনো লোক এসে বলে এই গ্রন্থটা কিসের ওপর, সে তো বলতে পারবে না। যে দাঁড়িয়ে থাকবে গ্রন্থের সামনে, যে রিপ্রেজেন্টেটিভ, তাকে তো বলতে হবে এটা কিসের ওপর, গ্রন্থের বিষয়বস্তু বলতে হবে, বলতে পারবে না। সর্বক্ষণ কন্টিনিউয়াস সেখানে দাঁড়িয়ে থাকতে হবে, সেখান থেকে যাওয়া চলবে না, খাওয়া জল লঘু সংখ্যা সব বন্ধ, কিন্তু লোকে বোঝে, লোকে বুঝবেই না। এক একটা সব ব্রহ্মচারী তারা রাস্তায় রাস্তায় ঘরে ঘরে পৌপাদের সময়, পৌপাদের সময় ঘরে ঘরে একটা গিয়ে গৌড়ীয় পত্রিকা, একটাই পত্রিকা আপনি পড়ে দেখুন আপনার জীবন কেরো, কত এরকম ঘটনা ঘটেছে অবহেলাক্রমে। একটা গৌড়ীয় মধ্যে আর পত্রিকা দিয়ে দেখি না একটু বলে একটা পাতা উল্টেছেন, ওরে প্রথম লাইনটা পড়ার সঙ্গে সঙ্গে ব্যাস মাথা ঘুরে গেছে। কত আমাদের আছে এরকম উদাহরণ, প্রথম লাইনটা পড়েছে, বলি কি এই ভাষাটা কি বললো, বুঝতে পারলাম, ব্যাস জীবন পরিবর্তন। সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভাষা জগতের শ্রেষ্ঠ ভাষাবিদ ছিলেন, ক্যালকাটা ইউনিভার্সিটির ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টের মানে সবচেয়ে প্রধান। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের একটা পত্রিকা তার হাতে পড়েছিল, পরে পত্রিকাটাকে উল্টে একটু পড়েছিলেন, পড়ার পর সঙ্গে সঙ্গে চিঠি লিখেছেন, আমার এতকাল আমার অভিমান ছিল আমি নাকি ভাষা ডিপার্টমেন্টের সবচেয়ে টপমোস্ট, ক্যালকাটা ইউনিভার্সিটি তখনকার দিনে টপমোস্ট ছিল, নেক্সট টু অক্সফোর্ড, আমার অভিমান ছিল আমি নাকি ভাষাবিদ সবচেয়ে বেশি, কিন্তু এই ভাষা পড়ার পরে জানছি আমি ভাষা কিছুই শিখি নাই, আমি এখনও ভাষার কিচ্ছু শিখি নাই। যখন আপনারা আমাকে গৌড়ীয় পত্রিকা পাঠাবেন তার সঙ্গে একটা করে গৌড়ীয় ডিকশনারি পাঠাবেন, বোঝা গেল কি বললাম, বুঝলেন না, জগতের ডিকশনারি নয়, গৌড়ীয়গণের পরিভাষার ডিকশনারি, তার একটা আলাদা ডিকশনারি আছে, সেই ডিকশনারি না হলে আমি বুঝতে পারি না কথার কথা বলেছেন উনি। বৈষ্ণব অভিধান, এটা একমাত্র যারা গুরু বৈষ্ণব চরণে টোটালি ডেডিকেটেড তাদের হৃদয়ে সেই সব অর্থগুলো প্রকাশিত হয়। এর মানে কি ভাষাটা বলেছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় পারলেন না বুঝতে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অনেক কঠিন কঠিন কথা বলতেন, অনেক তার উঁচু বংশে ছিলেন, অনেক কিছু তিনি জানতেন, তাকে স্কট অফ বেঙ্গল বলা হতো, কিন্তু হলে কি হবে, শুদ্ধ ভক্তিরাজ্যের কোনো কিছু তাহার উপলব্ধির বিষয় হলো না, হয় না, অত সোজা নয়। মাইকেল মধুসূদন দত্ত জিনিয়াস, দি জিনিয়াস, সে কিরকমভাবে ঠকে গেলেন, বাবা মা আত্মীয় পরিজন তক্ক করে বলে দুয়ার নিকুচি করেছে, খ্রিস্টান ধর্মই ভালো, জোর করে চলে গেলেন। তারপরে ওখানে গিয়ে যখন জুতো খেলেন ভালো করে, তারপরে এবার কাঁদতে আরম্ভ করলেন, হে বঙ্গভাঙ্গার তব ভাণ্ডারে বিবিধ রতন ছেড়ে, আমরা ছোটোবেলায় পড়েছি ভুলে গেছি। আবার রজনীকান্তের অনেক কবিতা বই বিভিন্ন ছোটোবেলায় অনেক কিছু পড়েছিলাম। এখানে বলছেন স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, হে কে বাঁচিতে চায়, ছোটোবেলায় পড়েছিলাম। সত্যি আমি দেখি স্বাধীনতাহীনতায় কেউ বাঁচিতে চায় না, স্বাধীনতাহীনতায় কেউ বাঁচতে চায়, তাই জন্য তো দেশকে স্বাধীন করা যে কত লোক রক্ত দিল, কিন্তু স্বাধীন কি হয়েছে? আমার প্রশ্ন হলো স্বাধীন প্রাপ্ত হওয়ার জন্য, স্বাধীন হওয়ার জন্য তো রক্ত দিল, কিন্তু স্বাধীন কি হয়েছে? হয়েছে স্বাধীন? বলতে পারবে তুমি স্বাধীন? না, তোমার সত্যি কথা বলার ক্ষমতা নেই, বিভিন্ন জায়গা থেকে আক্রমণ আসবে, পলিটিক্যাল লিডার কেটে উড়িয়ে দেবে। স্বাধীন কি করে হলো? তুমি লজ্জা হওয়া দরকার তোমার, তুমি স্বাধীন বলে লাইন নাড়ছো বসে বসে। স্বাধীন মানে যা খুশি করবো, নোংরামো করবো, এটাই তো স্বাধীন। তোমাদের স্বাধীনতার অর্থ কী? কিন্তু গুরু বৈষ্ণব চরণে আমরা কেন আত্মনিবেদন করব? ওয়াই, কি কারণ? এই কথাটাই তো জানে না। যখনই কোনো একটা ব্রহ্মচারীকে সন্ন্যাসীকে বলা হয়, আপনি তো ডেডিকেটেড সোল বলে নিজেকে পরিচয় দেন, সন্ন্যাস নিয়েছেন, গুরু বৈষ্ণব চরণে আনুগত্য, কিন্তু আপনার জীবনে তো আনুগত্য দেখছি না, আপনার তো যা খুশি তাই করছেন, কোনোরকমভাবে আনুগত্য করবে না। আমার কথা কে মানে? দেখান একজন, নাটক আমার সামনে থাকে, আমার সামনে থেকে পরিচয় পায়, শ্যাম বাবার সঙ্গে থাকি, ব্যাস হয়ে গেল, একটা কথাও মানে না। আর যদিও বা মানে 20% সামান্য একটু মানতে হয়, আমি সরে গেলে আড়ালে চলে গেলাম, ব্যাস আবার জিজ্ঞেসে। কিন্তু এই মূর্খগুলো জানে না, আমার কাছে তোমাদের যে সাবমিশনের কথা প্রসঙ্গটা আসছে, দ্যাট ইজ নট মাই বেনিফিট, এটা আমার কোনো বেনিফিট নয়। তোমরা আমার আনুগত্য করো না করো, আমার কিছু যায় আসে না, তোমরা যাও, গেট লস্ট, হারিয়ে যাও। এই অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত জীবাত্মা আছে, মানুষ আছে, তার মধ্যে তোমরাও হারিয়ে যাও, যাও, গেট লস্ট। কিন্তু তোমাদের যে আনুগত্যের প্রসঙ্গ আসছে, এটা তো তোমাদের নিজেদের ব্যাপার, তোমাদের পার্সোনাল বেনিফিট। তোমরা আনুগত্য করে, চরম আনুগত্য করতে করতে তোমরা চিরকালের মতো স্বাধীন হয়ে যাবে। কিসের থেকে স্বাধীন হবে? মায়া জগৎ থেকে স্বাধীন হয়ে যাবে, অর্থাৎ ভগবানের কাছে যেতে পারবে। বোঝা গেল? যেটাকে আপনি স্বাধীনতা বলছেন, এটা স্বাধীনতা না, এটা পরাধীনতা। কিন্তু গুরু বৈষ্ণবে আত্মনিবেদন করা, তাদের সেবা করা, তাদের বিষয়ে বোঝা, এটাকে বলে বাস্তব আনুগত্য, এটাকে বলে আলটিমেটলি আপনি সমস্ত জগতের যে প্রভাব আপনাকে কুকুরের মতো বেঁধে রেখে দিয়েছে, গোলামের মতো, এখান থেকে বেরিয়ে মুক্ত হয়ে যাবে। তারে গুরু বৈষ্ণবের আনুগত্য করলে পরে কেন করে? মুক্ত হওয়ার জন্য। কিন্তু আমাকে এসব চালাকি করে, আমি এই ফোন রাখা নিয়ে কত কথা বলেছিলাম, কেউ শুনবে না, গোপনে ফোন রাখে, ফোন ডেকে সব কথা বলছে, রাত্রির 10টা 11টার সময় ফোন আসছে। আগে তো এক এক থাপ্পড় মারতাম এক একজনকে, এক থাপ্পড় টেনে, কোথায় গেছিস? বলে ইস্কনে। আমি ইস্কনে কেন গেছিলি? আরতি দেখতে, ওই যে মেয়ে ছেলেরা নাচে ওখানে, এক থাপ্পড়। আমি 3 দিন দেখব যদি আমি দেখতে, এইটি আমার শাসন, 3 দিন দেখব যদি সকালবেলা আরতি তো না উঠতে পারো, 3 দিন দেখব, তারপর খাওয়া বন্ধ, যা, এইটি আমার কৃপা, এইটি আমার ভালোবাসা, তোমাদের মতো ভালোবাসা আমি দেখাবো না। জগৎবাসীকে উচ্ছন্নে যাওয়ার জন্য তোমরা এই ভালোবাসা দেখাচ্ছ, চোখের সামনে ব্রহ্মচারী নোংরামো করছে, তো বলছে যাকে যা করুক, হ্যাঁ রে পাঠিয়ে দাও তাকে বাড়িতে, সে বিবাহ করুক, থাকুক, জীবনযাপন করুক, আমি কেন আমার মঠের বদনাম, আমি কেন আমার মঠের বদনাম হবে, আমার গুরুবর্গের অপমান তুমি করাচ্ছ কেন, গৌড়ীয় মঠের অপমান করাচ্ছ, তোমরা গৌড়ীয় মঠের ভক্ত, গৌড়ীয় মঠের অপমান কী করে সহ্য করলে? তাহলে মায়ের বেটা হলে মায়ের অপমান কখনো ছেলে সহ্য করবে না, এরকম যে গৌড়ীয় মঠের বাস্তব, সে গৌড়ীয় মঠের অপমান সহ্য করবে না, কখনোই না। আমার গৌড়ীয় মঠকে তোমরা জানো না, গৌড়ীয় মঠ কী, তোমরা প্রশ্রয় দিয়ে সব নষ্ট করছো, তোমাদের নিজের ক্ষমতা নাই, আর কাউকে বিশ্বাসও করবে না। সব লুকিয়ে লুকিয়ে চলবে, আমার আমি চলে গেলাম ব্যাস আনন্দ, আমি তো সবই জানি কে কী করছে কর মর। এখানে বলছেন ওই জন্য গুরু বৈষ্ণবের সঙ্গে থাকা চারটিখানি কথা নয়, গুরু বৈষ্ণবের সঙ্গে থাকা চারটিখানি কথা নয়, যদি কৃপা লাভ করতে পারো এই জন্মেই ভগবানের কাছে চলে যাবে, এই জন্মে আর দাঁড়াতে হবে না, আর যদি ভুলভাল করো তো ব্যাস হয়ে গেল, যদি উল্টোপাল্টা মনের মধ্যে বিচার চলে এলো ভাই বাবা এইরকম উনি বলেন হয়ে গেল, তখন আর পড়ে যাবে, আর যদি গ্রহণ করতে পারো গেল। যখন তোমরা বাণী সেবার ব্যবস্থা করেছো তখন তোমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের সময় বাঁচিয়ে এই বাণী সেবা করা, গ্রন্থের সামনে দাঁড়াতে হবে, এখানে এ একা এ কী করবে, উল্টোপাল্টা হবে, থাকতে হবে একজনকে রাত্রে থেকে সকালবেলা আবার যাবে ওখানে আবার আসতে হবে, উপায় নেই। এইভাবে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কোনো ব্রহ্মচারী স্বপ্নেও নারী দর্শন করবেন না, স্বপ্নেও কোনো মৈথুনকে প্রশ্রয় দেবেন না। অনেক রকম ব্যাপার আছে, এগারো স্কন্ধে আমি আলোচনা করব, আট রকম মৈথুনের কথা বলা আছে, মানসে ছবি চিত্তের দ্বারা বিভিন্ন রকম। আর নারদজি মহারাজ বলছেন ব্রহ্মচারী দেখো, ননু অগ্নি প্রমদা নাম ঘৃত কুম্ভ সমপমান, নিশ্চিত পরিমাণে জেনে রাখবে যে কামিনী সে হলো আগুনের সমান, আগুন জাস্ট লাইক ফায়ার। আর পুরুষ যারা নিজের পুরুষ অভিমান রেখেছেন তারা হচ্ছেন ঘিয়ের, ঘিয়ের হচ্ছে কলসি, আগুনের সামনে ঘি থাকলে গলে যাবেই, বি কেয়ারফুল। এই সম্বন্ধে কত প্রমাণ আমি শাস্ত্র থেকে উদাহরণ দেবো, কত অধঃপতন হয়ে গেছে, কোনো রকমভাবে আমি পারমিট করব না, রান্নাঘরে থেকে আরম্ভ করে কোনো জায়গায় কোনো যদি ব্রহ্মচারী থাকেন সেখানে কোনো কামিনীর প্রবেশ হবে না, কোনো কথা চলবে না, যা বলার বলে চলে যাও। আমি রান্নাঘরে কাউকে প্রবেশ করতে দিতাম না, রান্নাঘর বন্ধ হয়ে যাবে, রান্না হবে, ভগবানের ভোগ যাবে, যখন প্রসাদ পাবে দেখবে, আমার কথা কেউ মেনে নেয়নি, ওই জন্য সব নরকের দিকে যাচ্ছে। যদি অধিকারী ব্যক্তি হন যার শৌচতা পবিত্রতা আছে সে বড়জোর আমান্যতে কিছু সাহায্য তাও করবেন না, যদি দীক্ষিত হন অত্যন্ত পবিত্র হন তবে না তাও করবেন না, সব ব্রহ্মচারীরা করবে। পরমপূজ্য মাধব গোস্বামী এরম করতেন, কোনো জায়গায় যদি যেতেন কেউ উৎসব দিত বলে হ্যাঁ আপনার হবে কিন্তু আমার ব্রহ্মচারী রান্না করবে, সব এখানে হবে, আমাদের বাসনে হবে পবিত্র, কেউ এই শৌচতা বজায় রাখতে পারছে না পবিত্রতা, যার জন্য সব বিপদ হচ্ছে। সামান্য কিছুই না ঘটনাটা, ওই সামান্য বিষয় থেকে কখন কি হয়ে যাবে কোনো ঠিক নেই, শাস্ত্রের হাজার প্রমাণ আছে বলেই আমি বলছি, এগুলোতে কোনো রকম মন বিষণ্ণ হওয়ার কোনো কারণ নেই, শাস্ত্রের লক্ষ্য প্রমাণ রয়েছে যাতে সামান্য বিষয় থেকে কত উল্টোপাল্টা হয়ে গেছে। এর বলছেন ননু অগ্নি, ননু অগ্নি প্রমদা নাম ঘৃত সম্ম ঘৃত কুম্ভ সমপমান, পুরুষকে বলা হয়েছে ঘৃত কুম্ভ ঘিয়ের কলসি। বলছেন সুতাম অপি নিজের কন্যা, সুতাম অপি রহ যজ্ঝাত অন্নদা যাবত অর্থকিত, নিজের কন্যা তার সঙ্গেও নির্জনে কোনোরকমভাবে বসবাস করবে না, সামান্য যে দুটো একটা কথা বলার দরকার সেটুকু বলে চলে যাবে ব্যাস ব্যাস, এবার তৈরি হও নিজে, নিজের কন্যা নিজের মা নিজের বোন কারোর সঙ্গে নির্জনে থাকা ভাগবত শাস্ত্র নিষেধ করেছেন সম্পূর্ণ। ব্যাসদেব গোস্বামীর হৃদয়তে এই ভাগবত কথা যখন উদিত হয়েছিল তখন তারই এক শিষ্য তার বলেছিল এই কথাটা ঠিক নয়, এই কথাটা এখানে কাটা দরকার। ব্যাসদেব যে বলেছিলেন আমি তো আর লিখিনি, ভগবানের ইচ্ছা উদয় হয়েছে, তো তোমার যদি ইচ্ছা তুমি এডিট করো, যে এডিট করেছিল তার অবস্থা কাহিল, সে নিজে কেঁদে গুরুচরণ এসে বলে আপনি ঠিক বলেছেন, পাহাড়ি এলাকায় তার এক শিষ্য ব্যাসদেব গোস্বামীর শিষ্য সুমন্ত নাতা কী নাম অথর্বাণ কী নাম বলে গেল, তিনি পাহাড়ি এলাকায় জঙ্গলে ভজন করছেন বিশাল হিমালয়ে, হঠাৎ দেখছেন সন্ধ্যেবেলা একজন কড়া নাচ্ছেন গুফা গুফা, খুলুন খুলুন দরজা আমি মরে গেলাম, কেন বিরাট পাহাড়ের ঝঞ্ঝাবাদ হচ্ছে, বিরাট পাহাড়ের উপরে একেবারে ধস নামছে, বরফের বৃষ্টি পড়ছে, কাঁপতে একটা একটা মা কাঁপতে কাঁপতে এসে ঋষিকে বলছে আমাকে একটু স্থান দিন না তো আমি মরে যাব। ঋষি বললেন মরেই যাবে, মাটা ঠিক আছে থাকুন থাকুন। আগুনের ওই পাশেতে ঋষি সেই রয়েছেন। ব্যাসদেব গোস্বাই কীভাবে প্রমাণ করলেন যে কথাগুলো ঠিক? আস্তে আস্তে ভজন করছেন, ভজনে আর মন বসছে না, কেন ঘুরে ফিরে, অথচ কিন্তু আদবয়সী মহিলা, আদবয়সী মা, ঘুরে ফিরে মন বসছে না, কিছুতেই মন বসছে না। লাস্টে বিপর্যয় হতে চলেছে, যেই বিপর্যয় হতে চলেছে সঙ্গে সঙ্গে ওই স্ত্রী মূর্তি থেকে ব্যাসদেব বেরিয়ে বললেন, কি হলো এই যে বলেছিল এই কথাটা কাটো, এখানে তো মাতৃকর্তৃয় যিনি ছিলেন তোমার, তোমার কি হলো মাথা খারাপ হয়ে গেল? গুরুদেব আপনি যা বলেছেন সব ঠিক, প্রমাণ ছাড়া ভাগবতী মহাপুরাণ কিছু বলেন না। কত দুর্ঘটনা হচ্ছে ভাই বোনেতে, এই সেই কত নোংরা কেচ্ছা কেলেঙ্কারি কে শোনে এসব। যাই হোক, এখানে এবার ব্রহ্মচারীর যে সমস্ত বিধানগুলো বলা রয়েছে সেগুলো শুনলে পরে সব পালাবে। আর আমরা একটা কথা মুখস্থ করে রেখেছি, কম্বলের লোম বাজলে কি কম্বল থাকে? আরে কম্বলটা ভালো করে তৈরি করো না, তোমারই তো ক্ষমতা নেই কম্বল তৈরি করো, যে কম্বলটা তুমি ভালো করে গায়ে দিতে পারবে। কম্বল তৈরি করার ক্ষমতা না, তুমি খালি কম্বলে কম্বল বাসে থাকে না, কম্বল কী বাজবে? কী বলতে যাও তোমরা, তোমরা কী বলতে যাও? সবাইকে মঠের মধ্যে গরু ছাগল সব ঢুকিয়ে গৌড়িয়া মঠকে নষ্ট করো, কী বলতে যাও তোমরা? দীক্ষা যদি দাও, প্রকৃত দীক্ষা দাও, প্রকৃত শেখাও, চেষ্টা করতে হবে। এইভাবে দেখা গেল ধীরে ধীরে সাত কোটি জন সন্তানের হেমুগ্ধ জননী রেখেছো বাঙালি করে মানুষ করেনি, অনেক কথা এখানে এইসব কথা হলো। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ বলে আজকে আমি শেষ করব, সেটা হলো কি না, প্রহ্লাদ মহারাজ, শুধু প্রহ্লাদ মহারাজ নয়, বড় বড় রাজা ধ্রুব মহারাজ, অম্বরীশ মহারাজ, জনক মহারাজ, এই সমস্ত আগেকার দিনে বড় বড় রাজা মহারাজ, এমনকি রামচন্দ্র পর্যন্ত, তাদের নিয়ম ছিল যে রাজ্য রাজধানীতে কোনোরকমভাবে অত্যাচার হচ্ছে কি না তারা গোপনে খবর নিতেন। রাজারা স্বাভাবিকভাবে খবর নেন কোটালের কাছ থেকে, মন্ত্রীর কাছ থেকে লাগিয়ে রাখেন। আমাদের যেমন বলি অন্য দেশে আমাদের ডিপ্লোম্যাট থাকে, সে ওখান থেকে খবর পাঠায় ওই দেশে কী হচ্ছে, সেরকম রাজার খবর নেওয়ার ওইটি রাস্তা। কিন্তু যারা বাস্তবিক রাজা তারা গোপনে চলে যান, রাত্রিবেলা বেশ লুকিয়ে, রাজার বেশ লুকিয়ে, তারা রাজার বেশটাকে লুকিয়ে সাধারণ বেশেতে রাজধানীতে ঘোরেন, দেখেন বাস্তবিক আমার রাজ্যে শান্তি আছে কি না, নাকি গোপনে কোনো অত্যাচার চলছে। প্রহ্লাদ মহারাজ এরকম করতেন, রামচন্দ্রও এরকম করতেন। প্রহ্লাদ মহারাজ যখন ওই গোপন বেশে রাজার বেশ লুকিয়ে মন্ত্রী আদি কোটাল এদের নিয়ে বলে চলো দেখে আসি, কাউকে জানাবে না, রাত্রিবেলা বারোটা একটা ওই রাজধানীর মধ্যে চললেন বিভিন্ন জায়গায়, কোন জায়গায় কি হচ্ছে খবর নিতে, কোন জায়গায় গোপনে কোনো অত্যাচার হচ্ছে কি না খবর নিতে গিয়ে এক জায়গায় দেখছেন একজন ব্যক্তি খুব সুন্দর দেখতে, সুদর্শন একেবারে, ল্যাংটু হয়ে পড়ে রয়েছেন রাস্তার মধ্যে, রাস্তার মধ্যে পড়েছে, ব্যাপারটা কি এত সুন্দর চেহারা, আর পাগল বলেও তো মনে হচ্ছে না। তখন কার কাছে গিয়ে সঙ্গে সঙ্গে জহরি জহর চেনে বলেছি না, জহরি জহর চেনে, সাধারণ ব্যক্তির কাছে যদি হীরে মতি পান্না এনে দাও বলে আমি চিনতে পারছি, নকল আর আসল মিলিয়ে যাবে, এরা জহরি যদি একশোটা নকল হীরে থাকে তার মধ্যে থেকে বেছে বেছে ঠিক আসল হীরেটাকে বার করবে, বললে এটা আসল, বাকি সব নকল ফেলে দে, কাঁচের টুকরো এগুলো, কাঁচের টুকরো হীরে নয়। হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ ওখান থেকে ভালো করে লক্ষ্য করছে এটা কে, ভালো করে দিব্য চোখে দেখলেন, আরে এ তো একটা মহাপুরুষ, এ তো একজন বিরাট মহাপুরুষ, সে এরকম এরকমভাবে পড়ে রয়েছে উলঙ্গভাবে, এটা যোগ, তার একটা আলাদা ভজনের পদ্ধতি, এটা পরমহংস বেশ উলঙ্গ হয়ে খেতে দিলে খায়, কেউ কিছু পড়িয়ে দিলে পরে উলঙ্গই থাকে, কিছু নেই, স্নান আদি করা এই করে, কেউ স্নান করিয়ে দিলে করবে, আর যদি তিনি শৌচকর্ম করেন ওখানে শৌচকর্মের উপরেই পড়ে রয়েছে, কেউ চিনতে পারলে চেন আর নাহলে মর। প্রহ্লাদ মহারাজ চিনতে পেরে গেছেন, না আপনাকে দেখে তো আমি বুঝতে পারছি আপনি সাধারণ কেউ নন, আপনি যোগীবর, আপনি পরমহংস যোগ অভ্যাস করছেন, আপনিও পরমহংস যোগী, সেভাবে কি হল, তাকে গিয়ে অজগর তপস্বী তার নাম, তার কাছে গিয়ে ভালো করে সমস্ত পায়ে তার পায়ের মধ্যে মাথা রাখলেন। আপনারা দেখলো তো এ ম্যাঁ বলে চলে আসবেন। আর প্রহ্লাদ মহারাজ তার মাথা রেখে তার চরণে রাখলেন, দয়া করে আমাকে বঞ্চনা করবেন না, আমি কিন্তু চিনি আপনি কে, বুঝে গেছি, কৃপা করুন। যে একটা কথাও বলে না জগতের লোকে, হ্যাঁ করে পাগলের মতো থাকে, সে এখন কথা বলতে আরম্ভ করলো, নানা রকম তত্ত্ব উপদেশ করলো প্রহ্লাদ মহারাজকে। কেউ তো নেই চারিদিকে, সে গোপনে করে দিল। প্রহ্লাদ মহারাজ সেই সব তত্ত্ব উপদেশ গ্রহণ করলেন। দত্তাত্রেয় ঋষি এইভাবে তিনি বিভিন্ন আত্মজ্ঞানের অনেক গভীর রহস্য তিনি অর্জন করলেন। যার ভগবানের সঙ্গে দেখা হয়েই গেছে নৃসিংহদেবের সঙ্গে, তার কি আর জ্ঞানের অভাব আছে? তথাপি আরও অনেক জ্ঞান লাভ করার ইচ্ছা থাকে। যুধিষ্ঠির মহারাজের জ্ঞানের অভাব নাকি? তারপরে অনেক জ্ঞান লাভ করেন তারা, এইটা হচ্ছে। এইভাবে বিভিন্ন রকম তত্ত্বজ্ঞান উপদেশ করলেন দত্তা, এই যে পরমহংস সেই অবধূত, অবধূত তিনি অনেক রকম তত্ত্বজ্ঞান উপদেশ করলেন সুন্দরভাবে। প্রহ্লাদ মহারাজ সেইগুলো সব ধারণ করলেন। এখন আপনারা অষ্টম স্কন্ধে চলে আসবেন। অষ্টম স্কন্ধতে স্বয়ম্ভব মনুর বংশ আদি সমস্ত বিস্তার হয়েছিল। এই সম্বন্ধে আমার মনে হয় এখন তো দেরি করে শুরু হলে এত দেরি হয়ে যায়, এত কিছু করার থাকে না, কিছু করার নেই। বিভিন্ন রকম এইখানে সব মনুর বংশধরের কথা বলা রয়েছে। মনুর অনেক এখানে বলা হচ্ছে, এক এক এক এক মন্বন্তর আছে, সেই সেই মন্বন্তরে অনেক রকম মনু, এক মনু নয়, এক এক মন্বন্তরে এক একজন মনুর কথা বর্ণনা রয়েছে। আমি অল্পের উপরে এই সমস্ত বলে যাই। সরচিস মনু রয়েছে, সেই সময়ে বিভু নামে বিখ্যাত দেব রূপে তিনি কৃপা করেন ভগবান। বিভিন্ন মনু, চোদ্দ মনুর রাজত্বকাল আছে, এক এক সময়েতে কল্পেতে এই চোদ্দ মনু এক এক কাজ করেন, মন্বন্তর বলা হয়। তো এক এক মন্বন্তরে ভগবান এক একটা রূপ ধারণ করলে দেবতাগুলি আবির্ভাব হয়ে তিনি দেবতাদের সহায়তা করেন। যেমন সরচিস প্রথম প্রথম হচ্ছে স্বয়ম্ভুব মন্বন্তর, যেটা আপনারা শুনেছেন, শতরূপার সহিত মনু তপস্যা করেছিল, মনে আছে আপনাদের। যজ্ঞ ইন্দ্র হইয়া স্বর্গ পালন করেন, যজ্ঞরূপী ভগবান স্বয়ং দেবকুল আবির্ভাবে যজ্ঞ, যজ্ঞ তার নামই হলো যজ্ঞ, যজ্ঞরূপী ভগবান তিনি ইন্দ্র হয়ে স্বর্গ পালন করেছিলেন। তারপর সরচিস মনু যিনি আছেন, তার সময়ে বিভু নামে বিখ্যাত দেবরূপে তিনি উৎপন্ন হয়ে তিনি আকুমার ব্রহ্মচারী ছিলেন, তা বিভিন্ন রকম এইসব শিক্ষা দিয়েছিলেন। উত্তম মন্বন্তর যেটা মনু, তার সময় ভগবান সত্যসেন নামে কৃপা করেছিলেন। তামস মনু আছে, সেই সময় মনুর সময় তার গ্রাহের মুখ হতে অর্থাৎ ইয়ে কুমিরের মুখ থেকে তিনি বাঁচিয়েছিলেন, তার নাম হয়েছিল হরি, গজেন্দ্রকে মুক্তি দেন, যার কথা আমরা এক্ষুনি পড়ব। তামস মন্বন্তরে সে মনু সময়তে সেই যে কুমিরের মুখ থেকে গ্রাহকে অর্থাৎ এ গজেন্দ্রকে রক্ষা করেছেন, তিনি হরিনামে বিখ্যাত হয়েছেন। রৈবত মন্বন্তরে মনু এই সময় বৈকুণ্ঠ রূপে, তার নামই ছিল বৈকুণ্ঠ ভগবান, বৈকুণ্ঠ রূপে আবির্ভাব হয়েন। চাক্ষুষ মন্বন্তরের সময় ভগবান অজিত নামে আবির্ভাব হয়েছেন, সেই সময়ে সাগরের মন্থন কার্য হয়েছিল, হলাহল বিষ উঠেছিল, অমৃত। এক এক মন্বন্তরে এক একটা, কিন্তু আমরা অনেক সময় মনু মনু বলে চলে যাব, বিভিন্ন মনুর সময়কার বিভিন্ন কথা, এগুলো আপনাদের কনফিউশন হতে পারে, সেই জন্য আমি এগুলোকে একটু বলে দেওয়ার জন্য যত্ন করলাম। এইভাবে দেখা যায় যে গজেন্দ্র মোক্ষণ এইসব হয়েছিল। তারপর আবার সাত ছটা মনুর কথা বললাম। তারপর সাত নম্বর হচ্ছে সাধ্যদেব, সাধ্যদেব নামে মনু, সপ্তম মনু, এর সময় বিষ্ণু বামন রূপে এসেছিলেন, যার কথাটা এখানে অষ্টম স্কন্ধে এখনই আসবে। তাহলে বিভিন্ন সময়কার আমরা কিন্তু মিশিয়ে বলবো, কিন্তু আপনার কনফিউশন হলে চলবে না, আমি একটু ডিটেলস না বললে হবে না। সাবর্ণী মন্বন্তর, সেখানে সাবর্ণী মনু, এই সময় ভগবান সার্বভৌমে নামে বিখ্যাত হবেন। আর বলি বলি মহারাজ ইন্দ্র হবেন সাবর্ণী মনুতে, যে মহারাজ বলি রূপে রয়েছেন তিনি তখন আবার মনু হবেন এই সাবর্ণী মন্বন্তরে। দক্ষ সাবর্ণী এই সময় বিষ্ণু ঋষভ নামে বিখ্যাত হবেন। দশম মন্বন্তরের সময় ব্রহ্ম সাবর্ণী মনু, এই সময় বিষ্ণু বিশ্বক্সেন নামে বিখ্যাত হন। ধর্ম সাবর্ণী মনু, এই সময় বিষ্ণু ধর্মসেতু নামে বিখ্যাত হন। রুদ্র সাবর্ণী মনু, এই সময় বিষ্ণু সুধামা নামে খ্যাত হন। দেব সাবর্ণী মনু, এই সময় বিষ্ণু যোগেশ্বর নামে খ্যাত হন। আর ১৪ নম্বর মনু যে ইন্দ্র সাবর্ণী মনু, এই সময় বিষ্ণু বৃহৎ ভানু নামে বিখ্যাত হন। এই চতুর্দশ মনুর মন্বন্তরে বিভিন্ন মনুর বিভিন্ন রাজত্বকালে বিভিন্ন রকম এক্সিলেন্ট ঘটনা ঘটেছিল, সেগুলো চয়ন করে শ্রীমৎ ভাগবতের মধ্যে মহাপুরুষগণ আমাদেরকে জানিয়েছেন। বেদব্যাস থেকে তারা পেয়েছেন, আমরা জেনেছি সেইভাবে। এইভাবে প্রতি মনুতে ভগবানের বিভিন্ন কার্য আছে। এবার আমরা বলি মহারাজ কর্তৃক বিশ্বজয় হলো, দেবতারা অপরাধ করল, দেবতারা বিভিন্ন সময়ে ভুল করার অভিনয় করেন বিভিন্ন সময়। আমি আগেও বলেছি দেবগুরু বৃহস্পতিকে অপমান করেছিলেন, তার বিভিন্ন খেসারত দিতে হয়েছিল। তাহলে কর্মকাণ্ডের যে নেটওয়ার্কটা যারা বুদ্ধিমান ব্যক্তি দেখেন রিয়ালাইজ, যে একটা কর্মকাণ্ড করবেন তার সঙ্গে আস্তে আস্তে চেন ওয়াইজ কর্মকাণ্ড বেড়ে যাবে, কমবে না। এই যেমন ইন্দ্র মহারাজ একটা কর্মকাণ্ড করতে গেল, করে গিয়ে পড়ে জড়িয়ে পড়ল, পুরো কত হাঙ্গামায় জড়িয়ে পড়ল। এখানে ইন্দ্র মহারাজ অন্য এক মন্বন্তরে কথা বলছে, তখনকার সে ইন্দ্র কী করেছিল, একবার দুর্বাসা মুনি তাকে ভগবানের নির্মাল্য গলায় দিয়েছিলেন, সে মাল্যটা ইন্দ্রকে বললেন না এ নাও, বলে ইন্দ্রকে গলায় পড়ি দিলেন। ইন্দ্র কী করলেন, সে মালাটাকে নিয়ে হাতির গলায় দিলেন। ওই রাবতে হাতি তো হাতি, তার কি আর বুদ্ধি আছে, হাতি সুর দিয়ে অ করতে করতে সুর দিয়ে সে মালাটাকে খুলে সে কী করলো, পা দিয়ে চটকে দিল। ব্যাস দুর্বাসা মুনি দেখে বলে কি, ভগবানের নির্মাল্য যারা এক বিন্দু অবহেলা করবে, এক বিন্দু, সে ভগবান গুরু বিষ্ণুর নির্মাল্য তাদের সমস্ত সুকৃতি নষ্ট, সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হয়। সঙ্গে সঙ্গে অভিশাপ করে দেবে, কী করলি, ইন্দ্রকে বললেন কী করলে তুমি, তোমাকে আমি মালাটা দিলাম, তুমি মালাটা দিলে হাতিকে, আর হাতি তো হাতি, সে পায়ে চটকালো, ব্যাস সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে যাস শ্রীভ্রষ্ট হয়ে যা, শ্রীভ্রষ্ট লক্ষ্মীভ্রষ্ট হয়ে যা, ব্যাস স্বর্গ থেকে একেবারে সা ছুটি। বলি মহারাজ জয় করে নিল স্বর্গ, ভিকিরির মতো রাস্তায় ঘুরছে, যা ভিকিরির মতো যা দূর হ। এইভাবে এক এক মন্বন্তরে এক এক মনুর এক এক ঘটনা, ইন্দ্রের এক একটা ঘটনা বড় আশ্চর্য। এইভাবে বলি মহারাজ এখন স্বর্গমত্ত পাতাল ত্রিভুবনের অধিপতি হয়েছেন। বলি মহারাজের প্রসঙ্গ আমরা সন্ধেবেলা তুলব, আপনারা প্রস্তুত হয়ে আসবেন, অত্যন্ত হৃদয়টাকে পরিষ্কার করে আসবেন, যাতে এই কথাগুলোকে ধারণ করে কৃতকৃতার্থ হতে পারেন। আর এই সুযোগ হবে কি না জানি না, আমার জীবনে সবাই অত্যন্ত অল্প, বারবার হয় না এই সমস্ত কাজে। এখানে এই কথাগুলো স্মরণ করার দরকার পড়েছে। আমি মনুর কিছু বংশবলী বলবো, সে সমস্ত চার্ট দেখে তারপর এবার এখানে গজেন্দ্র মুখ্যনের কথা প্রথমে বলবো, তারপর বলি মহারাজের প্রসঙ্গ আসবে। গজেন্দ্রজি চিত্র ত্রিকূট নামক পর্বতে, সেখানে একটা গজেন্দ্র বসবাস করেন, অনেক গজেন্দ্র অনেকই হাতি আছে, এই একে নাম দিয়েছে গজেন্দ্র। তিনি তার নাম ছিল প্রদ্যুম্ন মহারাজ, তার ইন্দ্রদ্যুম্ন মহারাজ, প্রদ্যুম্ন না ইন্দ্রদ্যুম্ন মহারাজ। ইন্দ্রদ্যুম্ন মহারাজ তপস্যা করছিলেন মলায়চল পর্বতে, অগস্ত্য মুনি তার শিষ্যগণের সঙ্গে তার কাছে এসছিলেন। সে রাজা ইন্দ্রদ্যুম্ন রাজা ঋষি এসছে, শিগগিরই উঠে দাঁড়াও, উঠে না দাঁড়িয়ে ভজনে বসে রয়েছেন। ঋষি রেগে গিয়ে বলল, তবে রে এ তো মহৎ অতিক্রম করেছে, বাট এর বুদ্ধি তো হাতির মতো, ওই জন্য অভিশাপ দিয়ে যা হাতি হয়ে যা, তোর বুদ্ধি হচ্ছে হাতির মতো, মহাজনগণ এলে পরে উঠে দাঁড়াতে হয়, সে বুদ্ধিটা তোর নেই, ভজন দেখাচ্ছিস, ভজন কাকে বলে, এক অভিশাপ দিয়ে দিলেন যা আমর। ইন্দ্রদ্যুম্ন রাজার মতো এত বড় রাজা, সঙ্গে সঙ্গে হাতি জনি প্রাপ্ত হলো, প্রাপ্ত হাতি তো হাতি মত্ত সেরকম সুরনাড়িয়ার জঙ্গলে ঘোরে, তার কত হস্তিনী রানী হয়ে গেছে, তার সঙ্গে ঘোরে কত বাচ্চা কাচ্চা, এখন হাজার হাজার বছর দিয়ে, তখন হাতির আয়ু ছিল, মানুষের আয়ু ছিল প্রচুর, মানুষের আয়ু 1,00,000 বছর ছিল, হাতির আয়ুও বসেল ছিল, এখনও তো হাতির আয়ু আছে, তখনকার দিন হাতির আয়ু আরও বেশি ছিল, কাজে অবাক হওয়ার কোনো কারণ নেই। আমরা রিলেটিভ বিষয়গুলোকে চিন্তা করি, সে এখন ওইখানে ভজন করতে করতে একদা কী করলো, জলপানের জন্য তৃষ্ণা পে স্নান করে, স্নান করতে গেছে, জলপান করে, স্নান করে, বিরাট এক অপূর্ব সরোবর, তার বর্ণনাটা বলা রয়েছে ত্রিকূট পর্বতের যে বর্ণনাটা সে অপূর্ব, তখন ফল ফুল সেই সব সিনারি বর্ণনা পাগল হয়ে যাবে, আমার সময় নেই বলার। সেইখানে যখন একদিন স্নান করতে গেছেন, জলপান স্নান আদি করতে, সেই সময় একটা কুমির তাকে পায়ে কামড়ে ধরেছে, সে এখন সে চিৎকার করছে, ছাড়, আর কুমির ছাড়ে না, কুমির না ছাড়াতে তার অবস্থা কাহিল, আগেরম চিৎকার করছে সিঁড় তুলে, তার যত স্ত্রীগণ আছেন অত মেয়ে ছেলে হস্তিনী আর ছেলে পেলে সবাই ছুটে এসে, কী হলো বাপের আমার, বাপের আমার কী হলো, এত বীর সে, মানে এত বীর হাতি যার আওয়াজ শুনলে পরে সিংহ পালাতো, এত বড় সে, মানে তার নাম ছিল সেই জঙ্গলের মধ্যে সবচেয়ে বিখ্যাত গজেন্দ্র, ওর হুঙ্কার শুনলে সিংহ ভয় পেয়ে যাবে, এরকম এত পাওয়ার ছিল। তাকে এখন কুমির ধরে টানছে তলার দিকে জলে, সে পারছে না কিছু ছাড়াতে, কুমিরটাও সাধারণ কুমির ছিল না। সেইবারে এখন কি হলো, টানাটানি করতে করতে হাজার বছর চলে যাচ্ছে, এরকম টানছি জল থেকে বেরোতে পারছে না, এই করতে করতে কি হলো, শেষে এই গজেন্দ্রর মাথায় ভগবানের ইচ্ছায় পূর্বে ভজন করেছিল, কিছু অপরাধ তো করেছে বলে হাতি হয়েছে, তারপরে এখন হঠাৎ মনে পড়ে গেল পূর্বজন্মের ভজনের কথা, হঠাৎ মনে পড়ে গেল, হাতি হলেও পূর্বের যে ভজন করেছিল তার কথা একটু মনে পড়ে, এবং ব্যবসিত বৈধ্যা সমাধায় মনোহৃদি যজাপ পরম জাপ্যম প্রাগো জন্মানু শিক্ষিতম প্রাগো জন্মানু শিক্ষিতম এবং ব্যবসিত বুদ্ধিয়া সমাধায় মনোহৃদি যজাপ পরম জাপ্যম প্রাগ জন্মানু শিক্ষিতম বাঞ্ছাকল্প দুর্বশে কৃপা সিন্ধু ব্যবচ পতিতানং পাবনং ভবৈষ্ণবভ্যো নমঃ।